السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের দর্শে আমাদের বাকি কথা মসজিদ বিষয়ক আদব, মসজিদে কি করা যায়, কি করা উচিত, কি করা উচিত নয় ইত্যাদি। মসজিদে, মসজিদের ভিতরে পানাহার করা যায় কি না, খাওয়া পান করা যায় কি না, মসজিদের ভিতরে সাহাবারা খেতেন পান করতেন, অতএব মসজিদের ভিতরে পানাহার করা বা খাওয়া পান করা নিষেধ নয়। তা বলে সেটা কি পানশালা বা কি বলে ভোজনালয় করে না হবে, তা না। প্রয়োজনে দরকার হলে কোন মুসাফির, কোন আলেম ওলামা এল, তাদেরকে খাওয়ানো যাবে মসজিদে বসে। অবশ্য মসজিদ যাতে নোংরা না হয়ে যায় তার খেয়াল জরুর রাখতে হবে, মসজিদকে নোংরা করা যাবে না। সাহাবারা বলছেন, কুন্না নাকুলু আলা আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফিল মসজিদি আল খুবজ ওয়াল লাহম। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে মসজিদের ভিতরে রুটি গোশত খেতাম, তাহলে খাওয়া জায়েজ। আচ্ছা, একটা কথা বলতে পারবেন, পাড়া গ্রামে বান বন্যাতে গ্রামের সমস্ত ঘর ভেঙে গেছে, সমস্ত লোক জায়গা নিয়েছে কোথায়, পাকা মসজিদে। হায় হায়, দেখেছি পাকা মসজিদের ভিতরেও লোকে পায়খানা করেছে। সেটা হয়তো একটা যান বাঁচানোর সময়ে সাময়িকভাবে, তবুও যথাসম্ভব খেয়াল রাখা উচিত যে এটা মসজিদ। একবার এক গ্রামে গিয়েছিলাম বিয়ে নিয়ে, তো সে বিয়ের বরযাত্রী হিসাবে আমরা ছিলাম কোথায়, মসজিদে। মসজিদে বিয়ে রাখা যাবে? মোটেই না। আর বর্তমান যুগে যে বরযাত্রী নয় তারা বদযাত্রী, এই বদযাত্রীগুলো সিগারেট খোর, মাস্তান, বেনামাজি, সব ওই মসজিদের ভিতরে। আউযুবিল্লাহ, আজান হচ্ছে তখন পালিয়ে যাচ্ছে মসজিদ ছেড়ে, তাই না? হ্যাঁ, কে আজান শুনে কে পালায়? হ্যাঁ, আর মসজিদ থেকে আজান শুনে কে পালায় জানেন? মুনাফিক আসছে পরে। যাই হোক, তো মসজিদের পবিত্রতা অবশ্যই খেয়াল রাখতে হবে, পরিচ্ছন্নতা খেয়াল রাখতে হবে যাতে মসজিদ নোংরা না হয়ে যায়। উল্লেখ্য যে এ সময়ে বলে যে থাকলে খেলে এতেকাফের নিয়ত করে নিতে হবে, শুনেছেন আপনারা? মসজিদে থাকতে হলে খেতে হলে এতেকাফের নিয়ত করে নিতে হবে। তো এতেকাফের নিয়ত করে নাটক করার কি দরকার, আপনি কি এতেকাফ করবেন? তাহলে এতেকাফের নিয়ত করবেন কেন, ভারী মুশকিল বলে। আপনি তো এতেকাফ করছেন না, তো নিয়ত কেন করতে হবে? ওরা বলছে এতেকাফের নিয়ত ছাড়া খাওয়া যাবে না, কিন্তু সাহাবারা বলছেন যে আমরা গোশত রুটি খেতাম, এতেকাফের নিয়তের প্রয়োজন নেই। ইবনে মাজা 3300 নম্বরের হাদিস দেখতে পারেন। মসজিদে হারিয়ে যাওয়া জিনিস খোঁজা যাবে কিনা হুজুর? মসজিদে জামাত হয়, এখন বর্তমানে মসজিদের মাইকে মাইকিং করে, ওগো আমার এই হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন তাহলে আমাকে ফিরিয়ে দেবেন বা অমককে ফিরিয়ে দেবেন। আর মসজিদে যদি কিছু হারিয়ে যায়, বাথরুমে কিছু হারিয়ে যায়, যে আমার ঘড়ি হারিয়ে গেছে, ঘড়িটা কেউ পেলে ইমাম সাহেবকে দেবেন, কোন জিনিস খোঁজা যাবে কি না? কোন জিনিস খোঁজার জন্য মসজিদ নয়, মসজিদের মাইক নয়। অতএব যদি আপনি শোনেন যে কেউ মসজিদে এসে জিনিস খুঁজছে, অথবা মনিষ মসজিদে জিনিস খুঁজছে অথবা এলান করছে, তাহলে আপনার কর্তব্য কি? তাকে তো সঙ্গে সঙ্গে বাধা দিতে পারছেন না, আপনি তো শুনছেন যে হ্যাঁ বদদোয়া দেবেন। কি বলে বদদোয়া দেবেন? আল্লাহ তাআলা যেন মাল ফিরিয়ে না দেয়। কি বলতে হবে? লা রাদ্দাহাল্লাহু আলাইক, মানে আল্লাহ যেন তোমার মাল বা তোমার ঘড়ি বা তোমার উট বা তোমার ছাগল, তোমার গরু যেন ফিরিয়ে না দেয়। যে যার এলান হবে সেই এলান নিয়ে কি করতে হবে, বদদোয়া করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা রাআইতুম মান ইয়াবিউ আও ইয়াবতাউ ফিল মাসজিদ, যখন কাউকে দেখবে যে মসজিদে বেচাকেনা করছে। অবশ্য বেচাকেনা কথাটা বা 14 নম্বর আদবে আছে, মসজিদে ক্রয় বিক্রয়ও বৈধ নয়, বেচাকেনা করা বৈধ নয়। কাউকে ক্রয় বিক্রয় করতে দেখলে বদদোয়া দিয়ে বলতে হবে কি, লা আরবাহাল্লাহু তিজারাত, তোমার তিজারাত তোমার আল্লাহ তোমার ব্যবসায় যেন বরকত না দেয়, লাভ না দেয়। মসজিদে ব্যবসা হয় না, কি ব্যবসা হয় মসজিদে? মসজিদে ব্যবসা হয় ইসলামী জিনিস, এমনি তো আর অন ইসলামী, কেউ বিড়ি সিগারেট বিক্রি করতে যাবে না, তাই না? কেউ তেল ফুল বিক্রি করতে যাবে না, কিছু বিক্রি হবে ইসলামী জিনিস, বাইরে থেকে নিয়ে আসে, যেমন আতর, টুপি, মোসাল্লা, ইসলামী কিতাব, কোরআন, এসব বোচকা বেঁধে ওই যে ফেরিওয়ালারা নিয়ে এসে মসজিদে বিক্রি করে, দেখেছেন আপনারা? এবার গেটের বাইরে যারা করে, যারা জানে তারা বলবে ভাই গেটের বাইরে যাও, কিংবা ইমাম সাহেবের রুমে যাও, মসজিদে মোট কথা তার বেসাতি বিছানো যাবে না। কিন্তু লোকে আতর বিক্রি করে মসজিদের বারান্দায় বসে আতর কেনা কেনা বেচা করে, এবং মুসাল্লা, কোরআন, এমনকি কোরআন পর্যন্ত ওখানে মসজিদের ভিতরে কেনা বেচা যাবে না। যারা জানে তারা বলে ওই দরজার কাছে যাও অথবা ইমাম সাহেবের রুমে যাও, মোট কথা মসজিদের ভিতরে কাউকে কেনা বেচা করতে দেবেন না। আর যদি আপনি বাধা দিতে না পারেন তো কি কমসে কম কি বলবেন? বদ্দুয়াল্লাহ আর বাহাল্লাহ তিজারাতাক, আল্লাহ তোমার ব্যবসাকে যেন লাভজনক না করেন। এ হলো কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাউকে ক্রয় বিক্রয় করতে দেখলে তাকে কি বলো যেন আল্লাহ তোমার ব্যবসায় বরকত না দেখ, আর কাউকে তার হারিয়ে যাওয়া জিনিস খুঁজতে দেখলে তা বলো যে আল্লাহ যেন ফিরিয়ে না দেখ। আরেক হাদিসে আছে বুরাইদা বলছেন, না রাজুলান নাশাদা ফিল মসজিদি ফাকালা মা মান দাআ ইলাল জামালিল আহমার, একজনের লাল উট হারিয়ে গেছিল, তো সে মসজিদে এলান করে খুঁজছে যে আমার লাল উট কেউ দেখেছো বা পেয়েছো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে লাল উটের কথা বলল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন লা ওয়াজাত্তা, তুমি না পাও, তুমি এখানে মসজিদে উঠ খুঁজতেছ তো, লা ওয়াজাত্তা, তুমি যেন না পাও, ইন্নামা বুনিয়াতিল মাসাজিদু লিমা বুনিয়াতলা, মসজিদ তো আর এই জন্য বানানো হয়নি, মসজিদ বানানো হয়েছে কিসের জন্য? ইবাদতের জন্য, এখানে কোন জিনিস খোঁজার জন্য, ক্রয় বিক্রয়ের জন্য বানানো হয়নি, ইবাদতের জন্য, এখানে খোঁজাখুঁজি চলবে না। অতএব বোঝা গেল কি যে সে মসজিদে খোঁজাখুঁজি চলবে না। তিরমিজি 1321 নম্বর, দারেমি 1401 নম্বর হাদিস দেখতে পারেন, আর ওটা বললাম মুসলিম শরীফের হাদিস। ব্যাস, আরেকটি আদব হল মসজিদে গলা উঁচু করা, শোরগোল করা, জোরে জোরে কথা বলা, এসব কি বৈধ নয়? মসজিদে একটা আদব আছে, মসজিদ তো আল্লাহর ঘর না, সেখানে লোকে নামাজ পড়তে যায়, এমনকি নামাজ পড়তে গিয়েও হুড়াহুড়ি ছোটাছুটি করে যাওয়া যাবে না, কিভাবে যেতে হবে? সাধারণভাবে, স্বাভাবিকভাবে, গাম্ভীর্যের সাথে, এ নয় ছোট ছোট হুড়মুড় হুড়বুড়কো শব্দ, হুড়মুড় দুর্বুড়কো শব্দ হচ্ছে, দেখবেন রুকুতে ঠিক ইমাম চলে গেলে তখন রুকুটাকে পাওয়ার জন্য লোকে ছোটে অনেক, তার মানে ওয়াক্তে ওয়াক্তে থামো থামো আমি আসছি থামো, তাই তো? কেন গলা সারা কেন দেয়? এই জন্য যে ইমাম সাহেবকে বলছে আর একটু থামো আমি আসি, রুকুটা তোমার সাথে দিই যাতে করে রাকাতটা পেয়ে যায়। এগুলো হচ্ছে কি বলবো, এক শ্রেণীর বেউকুফি, অজ্ঞতা, মূর্খতা, জানা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তাড়াহুড়ো করে ছুটে ছুটে এসো না, কিভাবে এসো? তামশুন, মানে স্বাভাবিক নিয়মে চলে এসো। আলাইকুম বিসাকিনাতি ওয়াল ওয়াকার, তোমাদের মাঝে যেন গাম্ভীর্য থাকে এবং তোমাদের মাঝে যেন ভদ্রতা থাকে, চাপল্য না থাকে। চাপল্য কাকে বলে বুঝেন তো? চাপল্য মানে এই দেখ, এক শ্রেণীর লোক দেখছেন সবসময় ত্রিং বিড়িং করে, সবসময় ছটফট ছটফট করে, কোথাও গেলে ছটফট করে ছুটে ছুটে যায়, এই শ্রেণীর মানুষ যেন না হয়, তোমাদের মধ্যে গাম্ভীর্য থাকবে, দেখে মনে হবে হ্যাঁ লোকটা জ্ঞানী লোক, লোকটাকে ভালো দেখে মনে হবে। সুতরাং মসজিদে যেতে হলে যেন গাম্ভীর্য থাকে, তাহলে নামাজের উদ্দেশ্যে গেলে গম্ভীরতা থাকবে, আর সেখানে গিয়ে শোরগোল করা মোটেই যাবে না, মোটেই শোরগোল করা যাবে না, চিল্লাচিল্লি করবেন, হই হুল্লোড় করবেন, কিংবা উঁচু গলায় কথা বলবেন, কিংবা সেখান থেকে ঝগড়া করাই যাবে না, তাই না? কেন? সাইব ইবনে ইয়াজিদ সাহাবি বলছেন, কুনতু ফিল মাসজিদি ফাহাসাবানি রাজুলুন ফানাযারতু ফাইযা হুয়া উমর ইবনে আল খাত্তাব, আমি মসজিদে ছিলাম, আর এমন সময়ে আমাকে একটি লোক কাকর মারলেন, তো দেখলাম উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাকাল ইযহাব ফাতিনি বিহাজাইনি, দুটো লোক মসজিদের এক পাশে জোরে জোরে উচ্চ স্বরে কথা বলছিল, ফা জিতুহু বিহিমা, আমি ওই দু লোক দুটোকে তাদের কাছে নিয়ে এলাম, ফাকাল আমিন আইনা আনতুমা, ওমর বললেন তোমরা কোথাকার, কোথাকার লোক তোমরা, ফাকালা মিন আহলে তায়েফ, আমরা তায়েফের, মদিনা থেকে, তায়েফ থেকে কোথায় গেছে, মদিনায় কোন কাজে গেছে, ফাকালা লাউ কুন্তুমা মিন আহলিল বালাদ, তোমরা যদি এই শহরের হতে মানে মদিনার হতে, লাউ জাতু কুমা, মানে তোমাদেরকে মেরে শায়েস্তা করে দিতাম, আর হয়তো তোমার তো সবসময় জানেন মার, তাই না, সবসময় দুর্রা হাতে থাকতো, তোমার যদি শহরে হতে তাহলে মেরে শেষ করতাম, তার মানে মেরে শায়েস্তা করতাম, তার মানে হলো যে যদি কেউ না জেনে করে তাহলে তার উজুর আছে, তাই না, যতক্ষণ না তাকে জানানো হয়েছে, হয়তো তোমার বললেন তোমাকে মারতাম, কেন মারলাম না, কেন, যেহেতু তোমরা জানো না, তার ফানি আসওয়াতা কুমা ফি মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রসুলের মসজিদে এসে তোমরা জোরে সোরে কথা বলো, হই হুল্লোড় করো, উচ্চ স্বরে কথা বলো, তার মানে কি মসজিদে এভাবে করা জায়েজ না। বেশ, আরেকটা আদব চলুন, মসজিদে নিছক সংসারী দুনিয়াদারির কথাবার্তা বলা যাবে না। পাড়াগ্রামে সন্ধ্যাবেলায় মসজিদে গেল গামছা দিয়ে, গামছাটা খুলে দিয়ে সিমেন্টের ঠান্ডা মেঝেতে শুয়ে পড়লো, তারপরে কোথায় চাষ হলো, কোথায় বৃষ্টি হলো, কোথায় পানি নেই, কোথায় ধান শুকিয়ে যাচ্ছে, আর বলো না ধান হচ্ছে না, এই সেই, আর বলো না এবছরে ফসল ভালো হলো না, আর কি তোমার ছেলে হ্যাঁ চাকরি পেয়েছে, তোমার হ্যাঁ ওই হয়েছে, ব্যবসাতে এই হলো, নানা রকম কথা কোথায় মসজিদে, কত রকমের কথা। শহরে অবশ্য শহর কমই হয়, সাধারণত শহরবাসীরা ব্যস্ত ব্যস্ত হয়, তারা তাদের ওই মসজিদে বসে গপস্টিং করার সময় থাকে না, কিন্তু পাড়া গ্রামের গেঁয়ো মানুষরা সাধারণত চাষের সময় চাষ করে, আর যে সময় চাষ বন্ধ থাকে সেই সময় চায়ের দোকানে দেখবেন গপাস্টিং, আজকাল তো মাশাআল্লাহ চায়ের দোকানে টিভি লাগানো হয়, কেন, লোক আকর্ষণ করার জন্য, চায়ের দোকানে ক্লাবে আর না হয় নামাজিরা মসজিদে, আর এক এক জায়গায় এক এক রকমের আলোচনা চলে, সমালোচনা চলে, আল্লাহ মুস্তাহান, তাদের মুখে মসজিদের ভিতরে গীবত চলে, তাই না, গীবত করা কত বড় খারাপ জিনিস, এখন যদি মসজিদে বসে কেউ সিগারেট খায় তাকে মারবে না মারবে না, অবশ্যই ইমাম সাহেব জর্দা খেলে কেউ কিছু বলবে না, কারণ ওটা অভ্যেস হয়ে গেছে, আর কেউ হারাম বলে জানেও না, মকরুহ মনে করে, তো যদি কেউ মসজিদে বসে সিগারেট খায় তো তাকে মারবে, এই মসজিদে সিগারেট খাচ্ছিস, কিন্তু যদি কেউ মসজিদে বসে গীবত করে তাহলে তাই নাকি, তার মানে সেই সময়ে অবাক হয়ে তারা কি করবে, শুনবে, গীবতে শরিক হবে, আর এই মসজিদের ভিতরে যে মসজিদ পবিত্র সেখানে তারা কি করে, লোকের চর্চা করে, গীবত করে, কিন্তু এরা সে গীবত করা তো হারাম, আর মসজিদের ভিতরে বেশি হারাম, কিন্তু এখানে কি বলছি যে সাংসারিক গল্প গুজব করা যাবে না মসজিদে, ওর বেটা এ হয়েছে, ও ছেলে এ হয়েছে, এই নানা রকম কথা, এক এক পর একের পর এক ধান জমি এই সেই গল্প করতেই থাকে, এই গল্প করা চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সায়াকুনু ফি আখিরিজ জামানি কওমুন ইয়াকুনু হাদিসুহুম ফি মাসাজিদিহিম, শেষ জামানায় এক শ্রেণীর মানুষ হবে যাদের কথাবার্তা হবে মসজিদে মসজিদে, লাইসা লিল্লাহি ফিহিম হাজা, তাদেরকে নিয়ে আল্লাহর কোন প্রয়োজন নেই, তারা আল্লাহর কোন প্রয়োজনের নয়, তার মানে কি যে মসজিদে বসে গল্প গুজব করা কি জায়েজ না। আর একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াকুনু ফি আখিরিজ জামানি কওমুন ইয়াজলিসুনা ফিল মাসাজিদি হালাকান হালাকা, তার মানে শেষ জামানায় এক শ্রেণীর মানুষ হবে যারা মসজিদে বসবে গোল হয়ে বসবে, ইমামুহুমুদ দুনিয়া, তাদের ইমাম হবে দুনিয়া, নামাজের ইমাম কে, ওদের ইমাম সাহেব আছে, কিন্তু ওই গল্পের ইমাম কে, দুনিয়া, তার মানে কি গল্পের বিষয় হবে দুনিয়া দুনিয়া দুনিয়াদারি, ব্যবসা বাণিজ্য চাষবাস চাকরি বাকরি, হ্যাঁ এই নানা রকম আর কি। লাত ফালা তুজালিসুহুম, যদি তোমরা তাদেরকে দেখো তাদের সাথে বসবে না। যে কি বলছে শুনি, বসে গল্প শুনতে লাগলেন। ফাইন না হলাই সাল্লাহ হেফিম হাজা, আল্লাহ তাদেরকে নিয়ে কোন দরকার নেই, আল্লাহ কোন প্রয়োজন নেই তাদেরকে নিয়ে, তাদের সঙ্গে বসা যাবে না। মসজিদে একটা মাত্র হালকায় বসা যাবে, বসতে হবে, সেটা কিসের হালকা? ইসলামী দর্শের, দিনের দর্শের হালকা, কোরআন হাদিসের হালকা যদি হয় সেখানে বসুন। কিন্তু দুঃখের বিষয় যে সেই হালকাতে বসার লোক নেই, গাড়ি করে নিয়ে এসে খাইয়ে দাইয়ে আবার গাড়ি করে দিয়ে আসা হয়, তবুও লোক পাওয়া যায় না। দুধের দোকানে লোক নেই কিন্তু মদের দোকানে ভিড় ঠেলা যায় না, তাই না? তো কথা হলো কি যে পাওয়া যায় না, তারা বসতে চায় না, অথচ ফেরেশতারা ওই শ্রেণীর হালকা ওই শ্রেণীর মজলিস খুঁজে বেড়ান, তাই না? আর মানুষরা এখনই আমাদের এক ভাই টেলিফোন করছেন একজনকে আসার জন্য, কত রকম ওজোর, কত রকম ওজোর, যেতে পারছি না, কাল যাব, পরে যাব, দূরে আছি, এই নানা রকম। ওই যে আপনার বলেছিলাম না বাদশাহ, যে কি ভাই আপনি তাস খেলছেন কেন? হুজুর কি করব, সময় কাটতে চাই না, বিদেশে আছি। কে বলেন না পাড়া? হ্যাঁ, যারা নতুন এসছেন, এই তাস খেলছেন আপনি, হ্যাঁ টিভি কি করব হুজুর, সময় কাটছে না। তারপরের দিন গেলাম, গিয়ে ওইভাবে তো তাদেরকে বললাম যে ভাই চলেন একবার মাকতুবুর দাওয়াতে, মাত্র সপ্তাহে তিন দিন যাবেন, বসবেন, আপনাদেরকে এক প্লেট করে খাবারও দেওয়া হবে, যদি রান্নার সময় নেই বলছেন, ঠিক আছে রান্না করতে হবে না, মক্তব্য দাওয়াত যেমন জোটে আল্লাহর ওয়াস্তে সেটুকু খেয়ে সন্তুষ্ট হবেন। হুজুর সময় নেই, সময় নেই। কালকে কি বললেন? সময় কাটে না, বুঝলেন আইয়ুব? কাটে না মানে কি? মানে এত আছে যে কাটতে চায় না। আর আজকে বলছেন সময় নেই, তো আপনি মিথ্যাবাদী হন, এর জন্য জবাবদিহি করতে হবে না ইনশাআল্লাহ। তৈরি থাকুন, প্রস্তুত থাকুন, আর এই জবাবের ওপরে প্রথম জবাব, প্রথম পরীক্ষায় আপনি ফেল হয়ে যাবেন। কোথায়? কবরে। কবরে যখন ফেরেশতা জিজ্ঞেস করবেন তিনটে প্রশ্ন, এখন সবাই বলতে পারবে কিন্তু কবরে গিয়ে আটকে যাবেন। ফেরেশতা কি বলবে জানেন? যে জবাব দিতে পারবে, আবার ফেরেশতা জিজ্ঞেস করবেন যে তুমি জানলে কিভাবে, তখন সে কি বলবে? আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তা বিশ্বাস করেছি। আর যে পারবে না সে কি বলবে? হা হা লা আদরি। ফেরেশতা বলবেন মা তালাইতা ওয়া মা দারাইতা, পড়াশোনাও করনি আর জেনেও নাওনি, মানে নিজে পড়ে নাওনি আর না ওপরের কাছে শুনেছ, শুনেও নাওনি। তাহলে বোঝা গেল যে এই প্রশ্নের উত্তর যখন কেয়ামতে কাল তালা তালা পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কারো পা হিলবে না, তার মধ্যে শেষ প্রশ্নটা কি, তুমি কি শিখেছিলে আর সেই অনুযায়ী কতটা আমল করেছিলে? আছে জবাব? জবাব তৈরি রাখুন। যদি জবাব থাকে আর যদি বলেন আল্লাহ করিম, আল্লাহ করিম ঠিকই, কিন্তু আল্লাহ কাহার, আল্লাহ জব্বার, আল্লাহ ছাড়বেন না, এই জন্য জবাব প্রস্তুত রাখতে হবে এই প্রশ্নগুলোর, এই কবরে তারপরে কেয়ামতে। আজ কাল আপনি বললেন আপনার সময় কাটতে চাই না হুজুর, বিদেশে একা আছি, সময় কাটতে চাই না, সময় কাটাই ফিল্ম দেখে তাস খেলে, আর আজ যখন আমি ইসলামী দর্শে যেতে বলছি তখন বলছেন সময় নেই, মিথ্যাবাদী আপনি, মিথ্যুক। আর এই মিথ্যাবাদিতার জন্য তৈরি থাকুন কাল শাস্তির জন্য। মোট কথা কি বললাম, যে মসজিদে হালকায় বসতে হবে, দর্শে বসতে হবে, আর যদি দুনিয়াদারি দেখেন যাদের ইমাম হচ্ছে দুনিয়া তাদের সাথে বসবেন না, পারলে প্রতিবাদ করুন আর না পারলে আপনি অন্য জায়গায় গিয়ে বসুন, নিজে কোরআন নিয়ে বসুন কিংবা নামাজ পড়ুন, তবুও দুনিয়াদারদের সাথে বসবেন না। আর দুঃখের বিষয় যে পাড়া গ্রামে যুবক আছে, এক শ্রেণীর যুবক আছে যারা নামাজও পড়ে আবার বুঝতেই পাচ্ছেন নষ্টি ফষ্টিতে বহু রকমের আছে, তারা আবার অন্য কথাও বলে, বিভিন্ন খারাপ কথাও বলে, যে কথা মসজিদে এমনিই বলতে হয় না, তারপরে মসজিদ তো দূরের কথা, যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে এই কদর্য থেকে রক্ষা করুন। আর একটি আদম মসজিদে বৈধ গজল ও কবিতা আবৃত্তি করায় দোষ নেই, তাহলে অবৈধ গজল বলা যাবে না, মসজিদে অবৈধ গজল বলা যাবে না, তবে বৈধ ইসলামী সঙ্গীত বা ইসলামী গজল বলা যাবে, সমস্যা নেই। সাহাবীরা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সামনেও বলেছেন, বিশেষ করে ঈদের দিন জিহাদের কাজে সহায়ক কোন প্রতিযোগিতামূলক খেলাও খেলা যায় মসজিদের সীমানায়। মসজিদের সীমানায় এমন খেলা যেটা জিহাদের কাজে লাগে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মসজিদে তীরন্দাজি খেলছিলেন সাহাবারা। কি খেলছিলেন? তীরন্দাজি, আর ওই যে কি বলে ওটাকে, বর্ষা, বর্ষা খেলা খেলছিলেন। আর আয়েশাকে বলেছিলেন, আয়েশা তুমি দেখবে খেলা দেখবে? আয়েশা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে আড়ালে এইভাবে দেখেছেন। হ্যাঁ আয়েশা, হলো দাঁড়ান আর একটু, দাঁড়ান আর একটু দেখি। তারপরে এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিঠের আড়াল করে ঘর থেকে, পাশেই তো ঘর, তাই না, এভাবে দেখিয়েছিলেন। তাহলে বোঝা গেল কি, যে এটা ঈদের দিন ছিল, আর ঈদের দিনে আনন্দ করা বৈধ, বৈধ খেলা দিয়ে বৈধ আনন্দ করা আপনার জন্য চলবে। কিন্তু অবৈধ দেখবেন আপনি ঈদের দিনে, সাধারণত ঈদের ঈদ উপলক্ষে নতুন ফিল্ম নামে তো লোকে ফিল্ম দেখতে যায়, তাই না? ঈদ উপলক্ষে খেলা হয়, খেলা বিশেষ করে পাড়াগ্রামে হাই স্কুলের মাঠে খেলা হয়, সেখানে যুবক যুবতীদের কি হয়, মিলন ক্ষেত্র হয়, সেখানে যুবক যুবতীদেরকে নিয়ে খেলা হয়, অভিনয় করা হয়, হ্যাঁ বিভিন্ন প্রতিযোগিতা করা হয়, অনেক অনেক সময় ইসলামের নামেও করা হয়, কিন্তু যুবক যুবতীর কিশোর কিশোরীর অবাধ মিলন ক্ষেত্র হয় সেই খেলা, সেই মেলা। অনেক জায়গায় ঈদ উপলক্ষে মেলাও লাগে, এগুলো যে বাড়াবাড়ি। তো যাই হোক, মিলন ক্ষেত্র হয় কিসে, কিশোর কিশোরীর যুবক যুবতীর মিলন ক্ষেত্র। আর যাদের সাথে একটু নষ্টি ফষ্টি প্রেম প্রেম প্রেম প্রীতি আছে, তাদের তো বুঝতেই পাচ্ছেন একটু ঝালিয়ে যায়। তো এই হচ্ছে যে ঈদকে নোংরা দিয়ে আপনি নোংরা আনন্দে মেতে উঠলেন, অথচ বৈধ আনন্দ আপনার জেহাদি খেলা ইত্যাদিতে, ফুটবল টুটবল চলবে, সমস্যা নেই। চলো ঈদের দিনে ফুটবল খেলি, ঈদের দিনে ক্রিকেট খেলি, যেহেতু জায়েজ। আর অন্য আমাদের তো আর জেহাদি খেলা নেই, জেহাদি খেলা হলে তো বুঝতেই পারছেন কি হবে, জঙ্গিবাদী হয়ে যাবেন। সুতরাং জঙ্গিবাদী হওয়া বাদ দিয়ে চলেন, শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে আপনি তাই করেন, ঠিক আছে? তাহলে মসজিদে খেলা যাবে, কি খেলা বললাম, যে খেলা বৈধ। আজান হওয়ার পর একান্ত কোন প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হবেন না। একটু আগে বলছিলাম না, মসজিদ থেকে লোক আজান হলেই পালিয়ে যায়, কেন? কারণ সে বেনামাজি, সে নামাজ পড়ে না, মসজিদের মেম্বার, মসজিদের মেম্বার না, মানে মসজিদের মসজিদ কমিটির মেম্বার, মসজিদের মেম্বার আলাদা, যেখানে দাঁড়িয়ে খুতবা দেওয়া হয়, মসজিদ কমিটির মেম্বার বা সদস্য, মসজিদের মিটিং এ এসেছে, মসজিদের চত্বরে বসেছে, মসজিদ নিয়ে আলোচনা হচ্ছে, মসজিদ নিয়ে কথাবার্তা বলছে, তারপর যেমনি আজান হল আর অমনি ঘর নামিয়ে গুয়ারের মতো বেরিয়ে গেল। কেন? বেনামাজি, নামাজ পড়ে না। তো এইভাবে আপনি আপনি যে যদি মসজিদে থাকেন, আজান শোনার পরে মসজিদ থেকে বের হবেন না। হাদিসে আছে, সাহাবারা বলছেন, কুন্না কুউদান মা আবি হুরায়রা, আবু শাসা বলছেন, আমরা আবু হুরায়রার সঙ্গে বসেছিলাম মসজিদে, ফাআযযান আল মুয়াজ্জিন, মুয়াজ্জিন আজান দিল, ফাকামা রাজুলুন মিনাল মাসজিদি ইয়ামশি, এক লোক উঠে চলতে লাগলো, বের হয়ে যেতে লাগলো, ফাআতবাহু আবু হুরায়রা তাবাসারাহু হাত্তা খরাজ, আবু হুরায়রা তার দিকে তাকিয়ে থাকলেন বের হওয়া পর্যন্ত, তার মানে অবাক হয়ে বিস্ফারিত নেত্রে বলা হয় যে এভাবে তাকিয়ে থাকলেন, তারপর সে বেরিয়ে গেল মসজিদ থেকে, ফাকালা আবু হুরায়রা আম্মা হাজা ফাকাদ আসা আবুল কাসিম, মুসলিম শরীফের হাদিস যে এই ব্যক্তি যে বেরিয়ে গেল সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না ফরমানি করল, অবাধ্য আচরণ করল। আর এক হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসমাউন নিদাআ ফি মাসজিদি হাযা, আমার এই মসজিদে যে আজান শুনবে, সুম্মা ইয়াখরুজু মিনহু, তারপর বেরিয়ে যাবে, ইল্লা লিহাজা, প্রয়োজন ছাড়া, অপ্রয়োজনে বেরিয়ে যাবে, প্রয়োজন আছে পয়সা পায়খানা করতে হবে, উযু করতে হবে, আলাদা কথা, কিন্তু উদ্দেশ্য কি, নামাজ পড়ব না বা জামাতে নামাজ পড়ব না, তাহলে কি হল, সুম্মা লা ইয়ারজিউ ইলাইহি ইল্লা মুনাফিক, তারপরে সে ফিরে আসার নিয়ত রাখে না, সে হলো কি মুনাফিক। আর আসলে নামাজটা বুঝলেন মুনাফেকের জন্য খুব ভারী, অনেক সময় লোক দেখানোর জন্য পড়তে হয় টুপি টুপি লাগিয়ে, ঈদ আপনার ঈদের নামাজ, জুমার নামাজ, কোন কোন সময় ওয়াক্তের নামাজও হয়তো পড়তে হয়, কিন্তু বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়। এমনিতে কথায় আছে যে মোমেন যখন মসজিদে যায় সে যেন পাড় থেকে পানিতে যায়, মাছের মতো, সেই মাছের মতো যে মাছ মাটিতে পড়লে মানে পুকুরের পাড়ে পড়লে তরপাতে থাকে, যেমনি পানিতে পড়ে আহ কেমন ঠিক হচ্ছে মোমেন। আর মুনাফিক, মুনাফিকের বিপরীত, যেন তাকে পানির মাছ পাড়ে তুলে দেওয়া হলো, অথবা পাখি যে পিঞ্জরাবদ্ধ, যে খাঁচাবদ্ধ পাখির মতো ছটফট ছটফট ছটফট, কখন নামাজ শেষ হবে, কখন মোতাউয়া আই মোতাউয়া লিস্ট আখির মোতাউয়া, এখানে বলে তাই না, দেখবেন ছটফট করে। আর আমাদের দেশে কি বলে, ইমাম সাহেব দের করছে কত দের, আর কত কই গো সময় হয়নি, আমাদের দেশে কথা বলে, এখানে দেখুন কথা বলে না, অনেকেই কথা বলে না, অনেকে বলে, আমাদের দেশে কিন্তু অতটা ভয় নেই, কই মৌলি সাহেব সময় হয়নি নাকি, পরিষ্কার বলে দেবে, বিশেষ করে যারা বেশি মুরব্বী অথবা যারা যারা ওই যে বলে না লাফাজ আর কি, যারা কথা বলতে জানে, কারো খেয়াল করে না, সম্মান অসম্মান এসব খেয়ালই করে না, কই গো আর কত দেরি, নামাজ পড়বেন না নাকি, হ্যাঁ এই যে আসর হয়ে গেল, মা জোহরে নামাজ পড়তে এসছে, দেরি হচ্ছে বলছে আসর হয়ে যাচ্ছে, নানা রকম কথা, তার মানে ছটফটানি থাকে। আমি বলছি না সবাই মুনাফিক, এই রকম মুনাফিকের আচরণ, তাই না, কে বলবে, শুধু বাদশাহ বলবে না আর কেউ বলবে, আচ্ছা হিরণ বলুক, মুনাফিকের জন্য দুটি নামাজ খুব ভারী, কোন কোন নামাজ, হ্যাঁ ফজরের নামাজ এবং এশার নামাজ, এবারে কে বলবে, শহীদ বলুক, কেন দুটো নামাজ ভারী এর জন্য, মুনাফিকের জন্য, মুনাফিকের জন্য দুটো নামাজ ভারী কেন, হ্যাঁ ঘুমের সমস্যা হবে, আর ফজরের নামাজ উঠতে সমস্যা হবে, তাহলে একটাই কারণ সেটা হচ্ছে কি ঘুম, ঘুমের ডিস্টার্ব হবে, তো ঠান্ডার দিনে সকাল সকাল খাবো শুয়ে পড়বো, মসজিদে যাবো কি করতে, মসজিদে গেলে তো সমস্যা দিয়েই হবে এই সেই, আর ফজরের সময় ওঠা কঠিন, ওরে বাবারি ঘুম ছাড়তেই চায় না, ঘুম ছাড়তেই চায় না, ওঠা উঠছি হ্যাঁ উঠছি, বাপ বেটায় ঝগড়া। আপনি জানেন আমাদের দেশে পাড়াগ্রামগুলোতে কি হয়, মা বেটায় বাপ বেটায় ঝগড়া হয়নি, কি হয়ে যায়, বউ নিয়ে পৃথক হয়ে যায় ছেলে, হয় না, হয় না, কি নিয়ে হয় বলুন তো, সংসারের কাজ নিয়ে হয় ইত্যাদি, কিন্তু শুনেছেন কোনদিন যে নামাজ নিয়ে হয়, নামাজি পরিবেশ আছে, নামাজ নিয়েও অনেক সময়ে বউ বেটা আলাদা হয়ে যায়, কম নিশ্চয়ই কম, নামাজি কজন আছে, আর যারা বলে ছোট সংসার সুখী সংসার, বাজে কথা, মায়ের একটা বেটা, বিয়ে হলো, বিয়ের পর সংসার থেকে আলাদা হয়ে গেল, এর কারণ দুনিয়া ছিল না জানেন, কারণ ছিল নামাজ, ফজরের সময় নামাজ পড়তে উঠত না বেটা, আর নতুন বউ নিয়ে রাত্রে শুয়ে থাকলে সে কি গোসল করার সিস্টেম, বুঝতে পারছেন এখানে সৌদি আরবের মতো কি, যে একটা একটা ঘরে দুটো তিনটে বাথরুম, হ্যাঁ এখানে সেখানে বাথরুম, গোসল করা হবে কেউ জানতে পারবে না, এমন আছে নাকি পাড়া গ্রামে, বুঝতেই পারছেন সব ঘরে হয় পুকুরে গোসল করতে হবে না, নদীতে আর না হয় বড় জোর ওইটা কি বলে টিউবওয়েল চাপাকল, ওই চাপাকল টিপলে গোটা বাড়ির কি পাড়ার লোক বুঝতে পারবে যে এই সময় কেউ গোসল করছে, উনি বাবরে এত বড় লজ্জা, এত বড় লজ্জা, এটা এই লজ্জা যায় না জায়েজ, এই লজ্জা না যায়জ, লজ্জাশীলতা ভালো কিন্তু এ বিষয়ে না, আল্লাহর হক মারা যাবে এতে, আপনি লজ্জা করে শুয়ে থাকলেন, এবারে বাপ মা বুঝেও বুঝে না যে তারা হয়তো নাপাকে আছে কি না আছে, আরে ওঠ রে নামাজ পড়ে নে, আরে ওঠ রে নামাজ পড়ে নে, আর একটা আছে কি যে তাগিদ করছে এই জন্য যে নামাজ পড়ে তাকে হাল বাইতে যেতে হবে, গরু বের করতে হবে, গরুকে খেতে দিতে হবে, তখন তার জন্য বলে আরে ওঠ রে নামাজ পড়ে নে, উদ্দেশ্যটা কি নামাজ পড়বে, এবং তার উদ্দেশ্য নামাজ না, তার উদ্দেশ্য হচ্ছে বুঝতে পারছেন তো, সেটা আলাদা কথা। কিন্তু এমনও পরিবেশ আছে যে নামাজ পড়তে উঠে না বলে হতে হতে খিচখিচ করছে, আমাকে খালি বাবা খিচখিচ করে, হ্যাঁ তো খিচখিচ কেন করছে সেটা মেনে নাও, কেন উঠবে না তুমি ফজরের সময়? হ্যাঁ কিভাবে উঠবো, গোসল করতে পারি না, গোসল না করলে তো তোমার নামাজ কাফের হবে না। অনেকে আলেম ফতোয়া দিয়েছেন যদি কেউ ইচ্ছাকৃত নামাজ সময় পার করে না পড়ে, জোহরের সময় পড়ে না, যেহেতু জোহরের সময় গোসল করে কেউ কিছু বুঝতে পারবে না, আর বৌমা তুমি যখন মাথা ধুবে ঘরের লোক বুঝতে পারবে না, তবুও ভিজে চুল মাথায় ঢেকে নেবে, ভিজে চুল মাথায় ঢেকে নিলেও শাড়িতে তোমার কাঁচ চুল ভিজে থাকবে, শাড়িটা ভিজে যাবে, লোকে বুঝতেই পারবে। আর যখন পেটটা বের হবে তখন বুঝতে পারবে না, কেন লজ্জা করছো? যাই হোক, লজ্জার অবসর লজ্জার ব্যাপারটা আছে, যদি কেউ গোপনে করতে পারে তাহলে ভালো কথা, কিন্তু তার মানে এই নয় যে তুমি নামাজ বর্জন করবে। এর এর বিকল্প ব্যবস্থা আছে না নেই? বিকল্প ব্যবস্থা আছে, অবশ্য অনেকে ফজরের সময়, ফজরের পরে আর সময় পায় না, ফজরের পরেই তাকে বেরিয়ে যেতে হয়, সেই হিসেবে তারা যা কিছু করার ফজরের আগেই করে, ফলে তারা গোসলও করে না ফজরের নামাজও গোল। এরা এক শ্রেণীর মুনাফেক, আল্লাহ জানে তারা মুনাফেক কিনা, কিন্তু ফজরের নামাজ পড়তে পারে না, তাদের জন্য ফজরের নামাজ খুব ভারী, খুব ভারী। ব্যাস কথা হলো কি যে মসজিদ ছেড়ে বেরিয়ে যাওয়া হবে না। ব্যাস আর অন্য একটা আদাবে যায়, মহিলা স্বামীর অনুমতি নিয়ে মসজিদে যেতে পারে, মহিলা মসজিদে যেতে পারে কিনা, স্বামীর অনুমতি নিয়ে যেতে পারে। আর স্ত্রী যদি মসজিদে যেতে চায় তো স্বামীর অধিকার নেই যে তাকে বাধা দেবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহ মাসাজিদ আল্লাহ ওয়ালাকিন লিয়াখরুজনা ওয়া হুন্না তাফিলাত, যেন পুরুষরা আল্লাহর বান্দীদেরকে মসজিদে যেতে বাধা না দেয়, বাপ তার বেটিকে বাধা না দেয়, ভাই তার বোনকে বাধা না দেয়, স্বামী তার স্ত্রীকে মসজিদ যেতে বাধা না দেয়। তবে হ্যাঁ, তারা যেন যখন যাবে মসজিদে, কোন মহিলা মসজিদে গেলে কোন প্রকার সুগন্ধি ব্যবহার করতে পারবে না এবং পর্দার সাথে যাবে। তাহলে কি কি হলো শর্ত? তিনটে। প্রথমত পর্দার সাথে যাবে, দ্বিতীয়ত পর্দার সাথে গেলেও পর্দার ভেতরে তুমি সেন ব্যবহার করবে তা চলবে না, অথবা বাজনাদার কোন অলংকার ঝমক ঝমক করে, মসজিদে বোরকাওয়ালি মসজিদে যাচ্ছে, পায়ে কি শব্দ হচ্ছে, ঝমক ঝমক ঝুনঝুনি শব্দ হচ্ছে, অথবা সেন্ট বিতরণ হচ্ছে, যারা রাস্তা আশেপাশে বসে আছে বোরকাওয়ালি যাচ্ছে আর সুগন্ধি সরিয়ে যাচ্ছে, চলবে না। তাহলে দুটো গেল, আর একটা শর্ত কি, স্বামীর অনুমতি হতে হবে, স্বামীর অনুমতি নিয়ে মসজিদে যাবে। সুতরাং সেক্ষেত্রে সুগন্ধি ব্যবহার করতে পারবে না যদিও সে মসজিদে যাচ্ছে, কারণ মসজিদেও পরপুরুষ আছে এবং বাইরে, মসজিদের বাইরে রাস্তাতে পরপুরুষ আছে। মসজিদের পথে মহিলা যেন এমন চলন ভঙ্গিমা প্রদর্শন না করে, অথবা তার চলনে যেন এমন কোন শব্দ না থাকে যাতে পরপুরুষের দৃষ্টি ও মন আকৃষ্ট হয়। বলে দিলাম, মহিলারা পুরুষদের পিছনে নামাজ পড়বে এবং নামাজ শেষে পুরুষদের বের হওয়ার আগে মসজিদ থেকে বের হয়ে যাবে। অবশ্যই এটা যখন মসজিদ কাছাকাছি একই সময়, কিন্তু আমাদের এখন বর্তমানে মসজিদ আলাদা, তাই না? মহিলাদের একদম পৃথক গেট, পৃথক সবকিছুই, খুব ভালো ব্যবস্থা। ঋতুমতী মহিলাদের জন্য মসজিদে অবস্থান করা বৈধ নয়। মসজিদ থেকে বের হওয়ার সময়, এবার বের হওয়ার সময়ে যখন বের হবেন মসজিদ থেকে, ঢোকার সময় কি করেছিলেন, কি দোয়া পড়েছিলেন বাদশাহ? মসজিদ ঢোকার সময় কি দোয়া পড়েছিলেন, কোন পাটা আগে বাড়িয়েছিলেন? মসজিদ ঢোকার সময় কোন পাটা আগে বাড়িয়েছিলেন? ঢোকার সময় ডান পা আগে, আর বের হওয়ার সময় বাম পা আগে। ঢোকার সময় কি দোয়া বলেছিলেন? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। এখন বের হওয়ার সময় কি বলবেন? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহু আকবার, বিসমিল্লাহ বললেন, আল্লাহর নাম নিলেন, নবীর উপরে দরুদ পড়লেন, তারপর আপনি কি চাইলেন? এবার তো মসজিদ থেকে বেরিয়ে আসছেন, তাই না? এবার তো আপনি কাজে কামে যাবেন না, মসজিদে বসে থাকতে হবে, মসজিদে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে হবে বসে বসে? না না না না, নামাজ শেষ হয়ে গেল বেরিয়ে যাও, জমিনের বুকে ছড়িয়ে যাও, রুজির সন্ধান করো, ঘরে বসে থেকো না, মসজিদে বসারও দরকার নেই। আল্লাহ চান না যে মসজিদে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তসবিহ গুনো, নামাজ হয়ে গেল বেরিয়ে যাও, আর মসজিদ থেকে বের হওয়ার সময়ে আল্লাহর কাছে রুজি চাও, রুজি কার হাতে আছে, রুজির চাবি কাটি আল্লাহর কাছে, ফাবতাগু ইনদাল্লাহি রিজকা, আল্লাহর কাছে রুজি চাও আর বলো আল্লাহ বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহ নিশ্চয়ই আমি তোমার কাছে চাচ্ছি কি, মিন ফাযলিক, তার মানে তোমার ফজল, তোমার অনুগ্রহ, তোমার রুজি আমি চাচ্ছি, এই বলে মসজিদ থেকে বেরিয়ে আসুন। কত সুন্দর ব্যবস্থা ইসলামের এই ব্যবস্থা, আর কত হতভাগা সেই লোক যে ইসলামকে মানে না, ইসলামের বিধানকে মানে না, ইসলামী আদবকে মানে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সেই সৌভাগ্যবান হই, সেই সৌভাগ্যবান মুসলিম হই যারা ইসলামী আদব মেনে চলে সৌভাগ্যবান হয় এবং দুনিয়াতে সুখী হয়, আখেরাতে জান্নাতি হয়। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।